ওম নমো নারায়ণায় শুরু করছি। ওম শ্রুতি স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম লোক শঙ্করম শ্রীহরিম পরমানন্দম উপদেষ্টারম ঈশ্বরম ব্যাপকম সর্বলোকানাম কারণম তম নমাম্যহম। ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপর এক অনুভূতি, মানে যেটা মানুষ অনাদি কাল থেকে খুঁজে আসছে আর কি, সেই তত্ত্বে অনুভূতি অনুভব কি করে হয়, নির্দিষয় নিত্য আনন্দ কি করে থাকে। কিন্তু এই যে নিত্য নির্দিষয় আনন্দ নামক কোনো বস্তু আছে কি নেই, নাকি আমরা কেবল মানে অন্ধকারের মধ্যে লাঠি চালিয়ে যাচ্ছি। কারণ একটা বস্তু থাকলে বা যদি আমি আগে থেকে জানতাম বা বুঝতাম, তাহলে আমার তো সেটা সম্বন্ধে একটা বিশ্বাস থাকতো, আর যদি আগে থেকে জেনে নিতাম তাহলে তো অজ্ঞানই থাকতো না। এইখানটা একটু সমস্যা। সমস্যা হচ্ছে এই যে কোনো জিনিসে যে ভগবান নামে বা আত্মা নামে কোনো বস্তু আছে কি না আছে সেটা নিয়ে। তারপরে আত্মা নামে বস্তু যত বুঝেও নিলাম, ঠিক আছে আমি তো আছে বুঝতে পারছি, কিন্তু সেটা অনন্ত, সেটা ব্যাপক, সেটা অনুভব না হওয়া পর্যন্ত তো সেই দুঃখের নিবৃত্তি নেই। তাহলে সেরকম আত্মা ব্যাপক কেন? অন্যান্য বাদীরা তো অনেক রকমের কথা বলে, কেউ বলে আত্মা কর্তা ভোক্তা পরিচ্ছন্ন শরীর মাপের বা শরীর পরিমাণ আত্মা। তা এই এতগুলোর মধ্যে আমরা নির্ণয় কি করে করবো, বা এই এই ভগবানের প্রতি বিশ্বাস কি করে আনবো, ভগবানের প্রতি বিশ্বাস কি করে আনবো, এটা একটা। যে কিন্তু যে আমরা একটা জিনিস দেখতে হবে যে আমরা ভগবান মানে আমি কোনো নাম রূপ ধরা বলছি না, স্বরূপকে বর্ণন করা হচ্ছে তিনি সৎ, তিনি চিত, তিনি আনন্দ। এটা তো এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। দেখো আমার অস্তিত্বকে আমি বুঝতে পারি, আর কোনো মানুষ মরতে চায় না, সবাই চায় আমি বেঁচে থাকি। তাহলে এই যে নিজের অস্তিত্বকে মানে সবসময় ধরে রাখার চেষ্টা, এটা কেন হচ্ছে? এটা এই জন্য হচ্ছে এর পেছনে কোনো একটা কারণ রূপে তত্ত্ব বসে আছে, তার ইন্ডাকশনে মনের মধ্যে সবসময় এরকম একটা ভাব জেগে থাকে আমার অস্তিত্বকে যেন আমি না হারাই, যার জন্য আমরা মরতে ভয় পাই। আমরা ভাবি যে শরীরটা আমি, আর শরীরটা চলে গেলে আমি চলে যাব, আমার আর অস্তিত্ব থাকবে না। কিন্তু এই জায়গাটাকে আমাদের সবার মধ্যেই কিন্তু একটা আছে, আমি যার সেই জন্য সে বিয়ে করে, বউ ছেলে মেয়ে নাতি পুতি সবার মধ্যেই সে নিজেকে দেখতে পায়, তাদের মধ্যে বেঁচে থাকার ইচ্ছার জন্য। তার মানে একটা কোনো তার বুঝতে পারি আমি যে এই শরীরটা আমি নেই থাকবে না, তবু একটা মানে সবসময় থাকের মধ্যে। এর থেকে বোঝা যায় যে ভেতরে কোনো একটা তত্ত্ব আছে যেটা যারা ইন্ডিউসড হয়ে মনে এইরকম একটা ভাব আসে, এখন দেখতে পাচ্ছি না তাকে, কিন্তু সেটা না থাকলে এরকম হতে পারতো না। এক নম্বর। দু নম্বর হচ্ছে কোন লোক তার বলে সে চায় না যে আমি মূর্খের মতন অজ্ঞানী থাকি, সবাই চাই আমি কিছু না কিছু জানি। সে যার তার সামর্থ্য অনুযায়ী কেউ ভিক্ষা করার স্টাইলও জানতে থাকে তার বাড়ি পরিবারের থেকে, কেউ ঘর ঝাড়ু দেওয়া, কেউ পড়ালেখা, কিন্তু সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে আমি জানি, আমি নতুন কিছু জানবো, নতুন কিছু শিখবো। তার জন্য ছোট বাচ্চা স্কুল যেতে চায় বা শিখে কখন বড় হবে তো ভাব থাকে। তার মানে যে জ্ঞান স্বরূপ একটা তত্ত্ব ভেতরে, মানে জানার ইচ্ছা যে একটা, এটা সবার মধ্যে আছে। যদি এটা না থাকতো তাহলে সবার সে কি জানবে সেটা পরের ব্যাপার, কিন্তু জানার ইচ্ছা ভেতরে, সেটা ভেতরের বস্তু। এটাকে না বুঝতে পারলে মানে এই তার মানে যে একটা তত্ত্ব আছে ভেতরে যাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তার ইনফ্লুয়েন্স ইন্ডাকশন আমরা ফিল করতে পারি না, তো কেন এরকম হবে? সবসময় বেঁচে থাকার ইচ্ছা নিয়ে, এর অস্তিত্বকে ধরে রাখার ইচ্ছা, কিছু জানার ইচ্ছা, বুড়ো বয়স পর্যন্ত মানুষ কিছু পড়তে চায়, জানতে চায়, এখন সবাই চিনে, কিন্তু তবু আমি কে, এই যে জানার ইচ্ছা, জানার ইচ্ছাটা কোত্থেকে আসছে, কেন হচ্ছে, কি জানবো সেটা তো পরের ব্যাপার, কিন্তু এই যে জানার ইচ্ছাটা, এই জ্ঞান স্বরূপ আত্মা ভেতরে থাকার জন্য। আর কোনো ব্যক্তি দুঃখে থাকতে চায় না, কোনো ব্যক্তি না, সবাই চায় আমি আনন্দে থাকি, সবাই চায় আমি আনন্দে থাকবো আর সবসময় আনন্দে থাকবো। তাহলে এই এই এই আনন্দটা তো সে আগে পায়নি, সে যদি এই সবসময় আনন্দে থাকার অনুভব তার হয়ে গিয়ে থাকতো তাহলে তো সে আর চেতে চাইতোই না, কিন্তু হয়নি অথচ চাইছে। একদম অজ্ঞাত বস্তু সম্বন্ধে কখনো জানার ইচ্ছা হয় না, আর জেনে গেল ইচ্ছা হয় না। এই যে মাঝামাঝি অবস্থা, এটার থেকে সিদ্ধ হয় ভেতরে একটা সচ্চিদানন্দ কোনো তত্ত্ব আছে যাকে আমি পুরো ধরে উঠতে পারছি না। ওইটাকে যখন ধরতে পারবো তখন আমাদের মানে অপরোক্ষ অনুভূতি, মানে সেই তত্ত্বটাকে ধরতে পারা মানে কি তাকে ধর হাতে করে ধরা যাবে না আর ইন্দ্রিয় দিয়েও দেখা যাবে না, তাকে আমরা অনুভব করতে পারবো। এখন এটার জন্য প্রথমে একটু বিশ্বাস দরকার, কিন্তু আমি বলছি বিশ্বাসটা অন্ধবিশ্বাস না, বিশ্বাসটা যুক্তিসঙ্গত বিশ্বাস। অন্ধবিশ্বাস হলে আরেকটা লোক কিছু বলে আরে দূর এরম কিছু নেই, তার চল ওখানে যা ওইটা জানি এইটা জানি, কিন্তু নিজেকে জানা বা ভগবানকে জানলে যে আমি নিরতিশয় আনন্দ পাবো সেইটা কেন, কারণ কি আমি নিজের ভেতরের থেকে দেখতে পাচ্ছি এই জিনিসগুলো আসছে, আমার আমি আমার অস্তিত্বকে সবসময় ধরে রাখতে চাই, আমি কিছু না কিছু জানতে চাই, প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ছোট বাচ্চা থেকে বড় বড় নতুন কিছু জানতে চাই, আর একটু সবসময় আনন্দে থাকতে চাই। কেন? কারণ কি এটা আমার ভেতরের থেকে এই জিনিসগুলো প্রত্যেক জীবের মধ্যে ভেতরে, কারণ তিনি স্বরূপ হিসেবে বসে আছে, সেখান থেকে ইনডিউসড হয়ে মনের মধ্যে বুদ্ধির মধ্যে আসছে বলে এই ভাবটা। এই জন্য এই ভগবত প্রাপ্তির ইচ্ছাটা কোনো অন্ধবিশ্বাস নয়। এখন হচ্ছে এই বিশ্বাসটাকে আমি ধরে রাখবো কি করে, ধরে রাখবো কি করে? এখন ধরে রাখার জন্য তো ভেতর থেকে নির্ভরতা আসতে হয়, মানে একদম হাত পা ছেড়ে দিয়ে উপর থেকে কুমারিল ভট একদম হাত পা ছেড়ে দিয়ে পাহাড়ের উপর থেকে বেদ মাতা শ্রুতি মাতা রক্ষা করবে ঝাঁপ দিয়েছিল, তাকে ভগবান রক্ষা করেছে। কিন্তু আমাদের কুমারিল ভট্টের জীবনে এরকম হয়েছিল, কিন্তু আমাদের জীবনে এখনো অতটা ওই ঈশ্বর তত্ত্ব সম্বন্ধিত নির্ভরতা আসেনি, তাই বিশ্বাসটা সেটা অভ্যাস করে করে বাড়াতে হয়। এবং আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যাকে ভগবান তার অস্তিত্বের সম্বন্ধে কোনো না কোনো অভিজ্ঞতা দেয়নি, তার অস্তিত্বের পরিচয় ভগবান কিছু না কিছু হয় সব সব মানুষকে দিয়েছে, কিন্তু আমরা যদি সেটাকে ইগনোর করে ফেলি বা ভুলে যাই তখন আবার একটুখানি বিশ্বাস আনতে সময় লাগে। কিন্তু যদি একবার সেটাকে আমরা বুঝতে পারি আরে এইভাবে তুমি আমাকে সবসময় সহযোগিতা, আর দ্বিতীয় কথা এটা এক, আর কত মানে ঈশ্বরের অস্তিত্ব বা একটা সত্তার অস্তিত্ব ভেতরে থেকে আমাদের যে কাজ করছে রোজ রাত্রিবেলায় অথবা দিনের বেলায় দাল ভাত খেয়ে ঘুমিয়ে পড়ছি আর কোনো চিন্তা নেই জানিও না, কিন্তু কিন্তু কেউ একজন ভেতরে একটা কোনো তত্ত্ব আছে যে এই যেই জিনিসগুলো আমি গ্রহণ করেছি সে চোখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে যা কিছু গ্রহণ করেছি তার মধ্যে কোনটা উপযোগী কোনটা অনুপযোগী সেটাকে বেছে উপযোগী জিনিসটাকে রাখা, অনুপযোগী জিনিসটাকে বের করে দেওয়া এবং তারপর সে উপযোগী জিনিসটাকে ট্রান্সফর্ম করা ডিফারেন্ট ফর্মে, রস রক্ত মাংস মেদ অস্থি মজ্জা শুক্ররূপে অল্প অল্প করে শরীরকে ধারণ করে রাখা। যদি কোনো একটা তত্ত্ব ভেতরে না থাকতো তাহলে এই কাজটা কে করছে বা এই কাজে তুমি কতটুকু, আমি জানি যে আমরা শরীরকে রক্ষা করার জন্য সকাল থেকে সন্ধ্যা অব্দি কত রকম কাজ করি, কিন্তু এই ভেতরের ফাংশনগুলো আমার কতটুকু জানি বা তার জন্য আমার কতটুকু অবদান আছে, নিশ্চয়ই তার পেছনে কোনো একটা তত্ত্ব বসে আছে যিনি আমার শরীরকে রক্ষা করার জন্য ভেতরে থেকে তিনি শরীরকে সব রকম ভাবে সহযোগিতা করে চলেছে, না তো শরীর টিকতেই পারতো না, অর্ধেক জিনিস আমি জানি না ভেতরের ফাংশন। আর এই এরপর তখন মনে হবে আর এই আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী আমি বানিয়েছি কি আপনি বানিয়েছেন, ভগবানের বানানো। তার মানে কোনো একটা তত্ত্ব আছে পেছনে এবং সেগুলো সব নিয়ম মতন চলছে, কেউ তার নিয়মের ব্যতিক্রম করছে না, সূর্য সময় মতন হচ্ছে চন্দ্র সময় মতন হচ্ছে, আমরা সূর্য আলোকে লাভ নেই এবং তাহলে কে বানিয়েছে কে চালাচ্ছে? আর যা বলবেন যে প্রকৃতির নিয়ম, প্রকৃতির যদি নিয়ম হতো তাহলে সবসময় একই রকম চলতো, প্রকৃতির বিঘটন দেখা যায়। আর এই প্রকৃতি কি জিনিস কোত্থেকে আসলো? মায়া তু প্রকৃতিম বিদ্যান মাইনাম তু মহেশ্বর। এই জন্য এই ঈশ্বরের প্রতি বিশ্বাস আনতে গেলে নির্ভরতা আনতে গেলে যত মানে ভগবত ভাবটাকে মনে রেখে তার উপর নির্ভর করে চলা যাবে তখন ধীরে ধীরে বিশ্বাস আসবে, আর নয়তো আমি তো নিজের উপরে আমি যা বুদ্ধি বা আমার সব রকমের সহযোগ মিলিয়ে নিয়ে নিজেকে প্রোটেক্ট করে, এই সমীর মুখার্জি আছেন একজন উত্তরকাশীতে, উনি আপনি দেখেছেন তাই কলকাতারই লোক, ইনকাম ট্যাক্স কমিশনার, একদিন বলছে আমাকে ঋষিকেশে, আমি একদিন বলে ভগবান সবাই কাউকে না খাইয়ে রাখে না, ঋষিকেশে একদিন আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা অব্দি বসে থাকলাম, কেউ আমাকে একবার জিজ্ঞাসাও করলো না কিছু খাবেন কিনা, গঙ্গার ধারে বসেছিল বোধ হয়। আমরা বেশ ভালো কথা, তো খুব অন্যায় ব্যাপার ভগবান। আচ্ছা সমীর এইটা আমাকে বলো, তোমার পকেটে কোনো টাকা পয়সা ছিল কিনা? বলে হ্যাঁ ছিল। আমরা ওইটাকে তুমি একবার গঙ্গায় ফেলে দিয়ে দেখতে ভগবান তোমায় খেতে দেয় কিনা। সমীর সঙ্গে সঙ্গে বলে ওই ওইটার পকেটের মধ্যে ওই যে নিজেকে প্রোটেক্ট করার রাস্তা তুমি খুলে রেখেছো, ওইটাকে ছেড়ে দিয়ে তুমি যদি দেখতে ভগবানকে নির্ভর করতে, দেখতে ভগবান তোমায় খেতে দেয় কিনা। এই ভগবানের উপর বিশ্বাস আনতে গেলে পুরোটা ছাড়তে হবে। দেখুন দ্রৌপদীকে দেখুন, যতক্ষণ পর্যন্ত সে নিজের বস্ত্রকে সম্বরণ করার চেষ্টা করছে, ভগবান চাইলেও তাতে যেতে পারছে না তার কাছে, কিন্তু যেই দুহাত ছিঁড়ে যে ভগবান রক্ষা করো, ব্যাস ভগবান বস্ত্ররূপ ধারণ করে তাকে রক্ষা করলেন। এই এই নির্ভর তাকে বিশ্বাস করতে গেলে, তারপর নির্ভরতা আনতে গেলে আগে সবকিছু ছাড়তে হবে, তাহলে সেই ঘোড়া ভরবে। সেটা না ছাড়তে পারলে ধীরে ধীরে ধীরে ধীরে আমাদের বুঝতে হবে, সময় লাগবে। এই এই জন্য এই যে এখন আমি আমাদের বিচার চলছিল প্রারব্ধকে নিয়ে। প্রারব্ধ মানে কি? আমাদের জন্মান্তরের কর্ম থেকে ভগবান আমাদেরকে যেভাবে কর্মের ফলগুলো আমরা প্রাপ্ত করতে পারবো সেই ব্যবস্থা তিনি করে রেখেছেন আর কি। যে যে কোনো কাজের যে একজন পিছিয়ে না থাকলে, মানে যেই কাজ ভবিষ্যতে ফল দেবে, লোকান্তরে কালান্তরে ফল দেবে, সেই কাজের ফলকে পাওয়ার জন্য কোনো একজন চেতন তত্ত্ব দরকার, নয়তো কখনো হবে না, হতেই পারবে না। এই যেমন ধরে কেউ কোনো ফ্যাক্টরিতে কাজ করে, তারা এক মাস পরে, কোনো প্রাইভেট কোম্পানি ধরে নাও, তারা এক মাস পরে পেমেন্ট পায়, কিন্তু মালিক কিন্তু দেখতে থাকে কোন লোকটা কিরকম কাজ করছে, তারপরে সেই হিসাবে তাকে পয়সা দেয়, তার ইনক্রিমেন্ট করে। তার মানে যেটা যেইটা কালান্তরে লোকান্তরে ফল দেওয়ার প্রশ্ন, সেইগুলোকে কোনো না কোনো চেতন এবং সবকিছুর জ্ঞাতা, তিনি না হলে সে ফল প্রাপ্ত করতেই পারবে না। এইভাবে ঈশ্বরের অস্তিত্বকে তিনি ভাব দিয়ে তো তাকে বোঝাই যায়, যুক্তি দিয়ে বুঝতে হলো তখন অনুকূল যুক্তি লাগাতে হয়। আর থার্ডলি ফোর্থলি হচ্ছে যে অনেক সময় আমাদের নিজেদের, বেশিরভাগ সময় আমাদের নিজেদের কর্মেই প্রতিবন্ধক থাকে ভগবান, কারণ কি এত বেশি নিজের অহংকার বা নিজের কর্তৃত্বের উপরে এত বেশি বোধ থাকে, কারণ পড়ালেখা করে যখন জীবনে সফলতা প্রাপ্ত করে, এটাই তো, এটাই তো জীবন, এর থেকে তো, কিন্তু এর পেছনে যে ঈশ্বরের হাত আছে সেটা তখন আমরা বুঝতে পারি না। কিন্তু যখন পুরোটা ছেড়ে দিয়ে ভগবানের উপর নির্ভর করা যায়, তখন ভগবান কিন্তু পুরো বুঝিয়ে দেন যে হ্যাঁ, এই যে তার অস্তিত্ব দিয়ে সবকিছু চলছে। সন্ন্যাসিনী কেন একজন কিছু বলবেন শিবামা নাকি? একটা হাত উঠে কেউ একজন আচ্ছা আচ্ছা শিবামা হতে পারে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে যে কালকে আমাদের বিরাট চলছিল প্রারব্ধকে নিয়ে, প্রারব্ধ শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে শিবামা, একটুখানি তাহলে দেখুন কিছু কিছু হচ্ছে, অসুবিধা হচ্ছে কিনা। তুমি মিউট করে রাখোনি তো, তোমারটা মিউট হাত লেগে যায়নি তো? কারণ কি না তো শোনা না গেলে তো সবাই বলতেন, তাহলে মানে তোমারটা তাই কোনো একটা হয়তো মিউটে কখনো একটু হাত লেগে যায় বা চোটা বন্ধ হয়ে থাকে আর কি। প্রারব্ধ মানে হচ্ছে আমাদের প্রকৃষ্ট রূপেণ আরব্ধ। তিন রকমের কর্ম থাকে আমাদের, সঞ্চিত কর্ম, ক্রিয়মান কর্ম আর প্রারব্ধ কর্ম। মানুষের যখন তত্ত্ব সাক্ষাৎকার বা আত্মবোধ হয় তখন কি হয়, তার আত্মবোধ হওয়া মানে কি আমি শুদ্ধ চেতন ব্যাপক অসঙ্গ, যত রকমের শরীরের মধ্যে দিয়ে এসছি সে যাই হোক, এই শরীরের সাথে আমার কোনো কালে কোনো সম্বন্ধই ছিল না, এটা হচ্ছে এই অনুভব হলে। তখন কি হয়, শরীরের দ্বারা যা কিছু কর্ম করা হয়েছে এবং তার যা ফল, তার সঙ্গে তাহলে আমার সম্বন্ধ নেই। তাহলে এই যে সঞ্চিত কর্ম জ্ঞান আগ্নি, এই জ্ঞান আগ্নি মানে এটা কোনো আগুনের, জ্ঞান মানে বোধের আগুন, যে যখন আমি শরীর নই এবং তৃণকালে শরীরের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, ভ্রান্তিতে আমি যে যে শরীরের কল্পনা করেছিলাম ভ্রান্তিতে, সেই সেই শরীরের কর্ম থেকে যে জিনিসটা বেঁচে আছে তার সঙ্গে আমার কি সম্বন্ধ, কোনো কালে কোনো সম্বন্ধ নেই। সঞ্চিত কর্ম জ্বলে যায়, জ্ঞানাগ্নি সর্বকর্মানং ভস্মস্বাৎ কুরুতি তথা। কিন্তু ক্রিয়মান কর্ম ক্রিয়মাণ কর্মে কি হয়, জ্ঞান প্রাপ্তির পরে শরীরে জ্ঞানী শরীর দিয়ে যে কর্ম হয় তার শরীর বোধই থাকে না, শরীর তার নিজের মানে পূর্ব অভ্যাস মতন কাজ চলতে থাকে, কাজ চলতে থাকে, যার ফলে ওনার কোনো কর্তৃত্বের অভিমান থাকে না, সেজন্য সেই কর্মের সাথে বা কোনো ফল ইচ্ছাও থাকে না, সেই জন্য সেই কর্মের দ্বারা তিনি লেপায় মনে হয় না। তাহলে প্রারব্ধ কর্ম জ্ঞানের দ্বারা, সঞ্চিত কর্ম জ্ঞানের দ্বারা চলে যায়, আর ক্রিয়মাণ কর্ম মানে আগামী কর্ম তার সঙ্গে কোনো সম্বন্ধই হয় না, কারণ জ্ঞান হওয়াতে যখন পুরনো জন্মের কত তার সঙ্গে সম্বন্ধ নেই, এখন এই শরীরটার সঙ্গে কি সম্বন্ধ, কিন্তু শরীর কিছু কাজ করতে দেখা যায়, লোকে তো দেখে যে জীবন মুক্ত পুরুষের শরীর দ্বারা কিছু কাজ হচ্ছে, বাসুর তাহলে প্রারব্ধ কর্ম। এখন একটা জায়গায় আগুন লেগেছে, তা দুজন লোক মরে গেল, একজন বেঁচে থাকবে, তো একবার তো হয় না, তিনটেই গেছে মরে গেছে, সেটা কিন্তু জ্ঞানের দৃষ্টিতে। কিন্তু সামান্য যখন ব্যক্তি যখন দেখে তখন মনে হয় না শরীর দিয়ে যখন কাজ হচ্ছে তাহলে তো কিছু না কিছু প্রারব্ধ না আছে, তো থাক প্রারব্ধ, জ্ঞানের দৃষ্টি অন্যের দৃষ্টিতে থাক প্রারব্ধ, তাতে কিছু যায় আসে না, কারণ কি যেই লোকের সঙ্গে পূর্বজন্মকৃত কোনো কর্মের নিমিত্তে কোনো সম্পর্ক ছিল আর কি, সেইগুলোকে মানে চুকাবার জন্য বা সেইগুলোকে মেটাবার জন্য ভগবান কিছু একটু সময় দেন। জ্ঞানীর দৃষ্টিতে এই আগে কিছু ছিল, আগে কিছু হবে, এরকম কিছু তার দৃষ্টিতে নেই, কিন্তু সামান্য লোকের দৃষ্টিতে বা অথবা এই জ্ঞান পরম্পরাকে ধরে রাখার জন্য যে ভগবান অতটুকু একটুখানি মানে কিছু ভাব ওই জ্ঞানী পুরুষের শরীরে দিয়ে রাখেন, যাতে কিনা জ্ঞান পরম্পরা বা অন্য লোকের একটু উপকার হতে পারে, যাতে সবাই এটা বুঝতে পারে, এই জন্য এই প্রারব্ধ কর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য মানে ভগবান বাঁচিয়ে রাখেন ধরে নেন, কিন্তু জ্ঞানীর দৃষ্টিতে থাকে না, জ্ঞানীর দৃষ্টিতে কেবলমাত্র জ্ঞানী থাকে, জ্ঞানী বলেই কেউ থাকে না, তো তার ওই মানে প্রারব্ধ কোথার থেকে থাকবে। এই জন্য এখানে কালকে আমরা 90টা পড়ে নিয়েছিলাম, উৎপন্নে অপি আত্মবিজ্ঞানে প্রারব্ধম নৈম মুঞ্চতি, আত্মজ্ঞান হলে পরেও যে প্রারব্ধ নষ্ট হয় না, ইতি যত শ্রুয়াতে শাস্ত্রে, শাস্ত্রে যেটা শোনা যায় তার নিরাক্রিয় উসকো এখন তাকে নিরাকরণ করা হচ্ছে, কারণ কি তত্ত্বজ্ঞান উদয়াত উদ্যম প্রারব্ধম নৈব বিদ্যতে, তত্ত্বজ্ঞান হওয়ার পরে তারপরে আর প্রারব্ধ বলে কিছু থাকে না, কার দৃষ্টিতে থাকে না, যার তত্ত্বজ্ঞান উদয় হয়েছে সেখানে হবে, আর যার হয়নি তো কোনো তার তো হবে না, তার তো তখন প্রারব্ধ দেখবে সে, এই জন্য এখানে মধ্যে তত্ত্বজ্ঞান উদয়াত উদ্যম, তত্ত্বজ্ঞান উৎপন্ন হওয়ার পরে মানে যার তত্ত্বজ্ঞান উৎপন্ন হবে কেবলমাত্র তার দৃষ্টিতেই, তার দৃষ্টিতেই প্রারব্ধ নামক কোনো বস্তু থাকবে না, যখন সংসারই তার দৃষ্টিতে মিথ্যা হয়ে গেছে তখন শরীর আর শরীরের প্রারব্ধ এই নিয়ে তার কি চিন্তা থাকবে, এই জন্য এখানে বলছেন দেহাদীনাম অসত্ত্বাত্ম, কিন্তু শরীর শরীর জগতের অন্তঃপ্রতি তার তো কোনো পারমার্থিক সত্তাই নেই, সেই জন্য যথা স্বপ্ন বিবোধাত, যেমন স্বপ্ন থেকে জাগলে আর স্বাপ্নিক বস্তু সম্বন্ধে কোনো চিন্তা বা সেই বস্তুগুলোকে দেখা যায় না, অথবা স্বপ্ন আমরা কিরম দেখি যেগুলো আমরা জাগতিক বস্তু ব্যবহার করতে করে যেটার প্রতি আসে এগুলো বস্তু স্বপ্ন দেখি, হয়তো সেরকম বস্তু স্বপ্ন থেকে উঠে দেখতেও পারি, কিন্তু স্বপ্নে যেটা দেখেছিলাম সেটা সত্য সেটা কখনই মনে হবে না, যেরকমই অনাদি মায়া নিদ্রার থেকে উঠলে জেগে উঠলে তখন মানুষ তার নিজের স্বরূপ অজম অনিদ্রম অস্বপ্নম বুদ্ধাতে তদা, তখন আমি জন্ম মৃত্যু থেকে রহিত, অজ্ঞানের সঙ্গে কোনো সম্বন্ধ আমার কোনো কালই থাকতে পারে না, যার ফলে অজ্ঞান না থাকার জন্য যে অগ্রহণ হয়নি তাহলে অন্যথা গ্রহণ হবে না, যে বস্তু যেরকম তাকে বুঝতে পেরেছি এখন, যার ফলে আর কোনো অন্য মানে জগৎ সত্য বা শরীর সত্য বা ব্যবহার সত্য কখনই সে দৃষ্টি আর জাগবে না, একবার সেটা বোধ হয়ে গেলে সেটা স্থায়ী রূপে হামেশার মতো, অন্য কোনো জ্ঞান ছোটবেলায় ফিজিক্স পড়েছি কেমিস্ট্রি পড়েছি বুড়ো বয়সে এখন আর সেগুলো মনে পড়ে না, কিন্তু আত্মজ্ঞান এরকম ব্যাপার নয়, আত্মজ্ঞান যদি বুদ্ধি অথবা মন দিয়ে হতো তাহলে সেটা বুড়ো বয়সে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এই আত্মজ্ঞানটা স্বরূপ নিজের স্বরূপেরই বোধ, এটা সেই এই বোধ কখনো নষ্ট হয় না, এসব ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনম প্রাপ্য বিমানতি, হে পার্থ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের অন্তিম শ্লোক, এটা ব্রাহ্মী স্থিতি ব্রহ্ম ভাবে স্থিত হয়ে যাওয়ার জন্য, এটা একবার মানুষ বুঝতে পারলে সেটা আর কখনো নাশ হয় না, সেটা কখনো নাশ হয় না, আর এই যে জন্মান্তরীয় কর্ম কর্ম 92 আমরা কোথায় পদে পড়েছিলাম কালকে 92 পড়ে গেল 93 অবধি হয়েছিল স্বপ্ন দেহ, ঠিক আছে হ্যাঁ স্বামী দেই, হ্যাঁ হ্যাঁ বলুন বলছি পারব্ধ কর্ম সঞ্চিত কর্মের মধ্যে তফাৎটা কি? হ্যাঁ, সঞ্চিত কর্মের মধ্যে থেকে যেটুকু কর্ম ফল দেওয়ার জন্য উন্মুখ হয়েছে তাকে বলবো প্রারব্ধ। প্রারব্ধ কর্ম সঞ্চিতেরই একটা ভাগ। যেমন লোক, একটা লোক ধরে ব্যবসা করছে, তার ব্যাংকে টাকা আছে, অনেক টাকা আছে, তার মধ্যে থেকে সে কিছু টাকা নিয়ে তার একটা ব্যাপার শুরু করলো, ওইটা হচ্ছে প্রারব্ধ। আমাদের কত জন্মান্তরে কত রকমের কাজ করেছে, তার কত রকমের সংস্কার বা সেই ভোগগুলোর ডিপোজিট এখন আমরা পুরো ভোগে উঠতে পারিনি, যেটা রয়েছে সেটাকে বলে সঞ্চিত কর্ম। এবারে সঞ্চিত কর্মের মধ্যে থেকে যেই কর্মগুলো ফল দেবার জন্য উন্মুখ হয়েছে, অথবা আমি বর্তমান শরীর দিয়ে এমন কোনো কর্ম করেছি যে আমাকে আরেকটা শরীর পেতেই হবে, এখন ওই শরীরে আবার এই সঞ্চিত কর্মের মধ্যে যেই যে কর্মগুলো ওই শরীরে ভোগা যাবে সেই কর্মগুলো কিছু ভগবান ওই সঙ্গে জুড়ে দেন আর কি, স্টেপ বাই স্টেপ রূপে কোন সময় কোন কর্মটা কিভাবে ফল দেবে, এগুলো একমাত্র ঈশ্বরের উচ্চের উপর নির্ভর করে। তা সঞ্চিত আর প্রারব্ধের মধ্যে ভিন্নতাই হচ্ছে, সঞ্চিত কর্মের মধ্যে থেকে কিছু ভাগ নিয়ে যে কাজটা শরীরটা শুরু হয় সেটাকে প্রারব্ধ কর্ম বলে। সে প্রতিষ্ঠা রূপে না আরব্ধ। যেমন ধরো আরো একটা দৃষ্টান্ত বলছি, একটা লোকের তর্কশ বলে না, যার মধ্যে তীর রাখা থাকে পিঠে, আর তার মধ্যে থেকে তিনি একটা তীর নিয়ে ছুড়ে দিয়েছেন, বাকি তীর গুলোকে তিনি ছড়েননি, কিন্তু যেটাকে ছুড়ে দিয়েছেন সেটাকে আর মানে রোখা যাবে না, সেটা তো লক্ষ্য, হ্যাঁ লক্ষ্য ভেদ করেই থামবে সেটা আর কি। কিন্তু যেগুলো আমার কাছে আছে সেগুলোকে আমি তখন তখন ফেলে দিতে পারি, এটা হচ্ছে এই গাঁধে রাখা তীর গুলো হচ্ছে সঞ্চিত কর্ম, আর যে তীরটাকে ছুড়ে ফেলেছি সেটা হচ্ছে প্রারব্ধ কর্ম, মানে সেটা এখন গতি গতি লাভ করেছে, আমাকে সেটা ভুগতে হবে, ভোগ করলে সেটা শেষ হয়ে যাবে। কিন্তু এই যে ভোগটা দেখা যাচ্ছে এটা অজ্ঞান শাস্ত্র অজ্ঞানের জন্য, জ্ঞানীর জন্য শাস্ত্র নেই, এই অজ্ঞান অবস্থার মান্যতা দিয়ে আমাদের এখানে প্রারব্ধ কর্মের কথা বলা হচ্ছে। প্রারব্ধকে মান্যতা এই জন্য দেওয়া হচ্ছে কারণ কি, যে নয়তো যে আত্মতত্ত্ব সাক্ষাৎকার করতে গেলে যদি আমার নিজের যোগ মানে শরীর ধারণের জন্য তার ব্যবস্থার জন্য চিন্তা সবসময় মানে মনে লেগে থাকবে, তাহলে আমি শরীর থেকে ভিন্ন এটা কি করে মনের মধ্যে স্থির হতেই পারবে না ওই সময়। ওই জন্য একটুখানি ঠিক আছে, আমার যা পূর্বকৃত কর্ম আছে প্রারব্ধ আছে সে তো আমাকে খাওয়াবে, আমি ওর চিন্তা ছেড়ে দিই, আমি সে তো আমার শরীর রক্ষা করবে, ভগবান নিজের মুখে বলেছেন যোগক্ষেমম ভবাম, সেখানে বিশ্বাস না আসলো ঠিক আছে আমার কর্ম তো আছে। জীবনের যদি মনে করো 50-60 বছর ধরে ভগবান না খাইয়ে রাখেননি, তাহলে বাকি 10-20টা বছর তিনি নিশ্চয়ই না খাইয়ে রাখবেন না, একবার এবার ভগবানের উপরেই পুরোটা ছেড়ে দিই, কেন আবার প্রয়াস করা, একবার তো ছাড়তে শেখো, তাহলে দেখতে পাবে ভগবান দিচ্ছে কি দিচ্ছে না বা রক্ষা করছে কি করছে না। কিন্তু এখন ওই দৃঢ় বিশ্বাসটা আসার জন্য সঞ্চিত কর্মের একটা ভাগকে প্রারব্ধ কর্ম বলা হয়, যেটা ভোগের জন্য প্রদত্ত। স্বামীজি ছেড়ে দেওয়া মানে সব একে ওনার উপর ছেড়ে দেওয়া মানে সব কাজ বন্ধ করে দেবো, যে আমার খাওয়ার অসুবিধা না না না কাজ কাজ না তো এই যে কাজ ছেড়ে দিলে আপনি বুঝতে পারবেন না আপনি সবকিছু ওনার উপরে ছেড়েছেন কি ছাড়েননি, কাজ করতে করতে আমার অহংকার কাজ করছে কিনা এবং কাজ করতে করতে এর বিনিময়ে মন কিছু চাইছে কিনা, এইটাকে যদি আমি কাজ না করি এটা বুঝতে পারবো না। সেই জন্য যেটুকু প্রারব্ধ হিসাবে কর্ম আছে সেটাকে করতে করতে আমার নিজে এটাই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। ভগবান দেখালেন অর্জুনকে, দেখো এই যে দ্রোণ ভীষ্ম জয়ধ্রুত কর্ণ সবাইকে আমি মেরে রেখেছি, সবাইকে আমি মেরে রেখেছি, কিন্তু লোকে দেখবে অর্জুন মারছে, সেরকম ভেতরটাকে আমাকে এরকম করতে হবে, আমার সব কাজ ভগবান করে রেখেছেন কিন্তু লোক দেখবে যে আমি এই শরীরটা করছি, মানে কাজ কিন্তু সেটা, কারণ কি অর্জুন তো অনেক যুদ্ধ করেছে, অনুজের বীরের অর্জুনের বীরত্বের মধ্যে কোনো সংশয় নেই, কিন্তু সে যুদ্ধ করার সময় আমি যুদ্ধ করছি আমি বীর এই ভাবটাকে অর্জুন ছাড়তে পারেনি। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বাস এইটুকু ভাব ছাড়ো, তুমি আমার জন্য যুদ্ধ করো, মত কর্ম কি মত পরম মত ভক্ত সঙ্গবর্জিত, এইভাবে যদি করতে পারো তাহলে বুঝতে পারা যাবে যে ভগবান নির্ভর আসছে কি আসছে না এবং ভগবান আমার জন্য কি করছে। এটা মানে মানে কর্ম ছাড়লে বোঝা যাবে না, কিন্তু কর্ম করতে করতে এটা বুঝতে হবে যে আমার ভেতরে কতটাই কর্তৃত্বের অভিমান সেটা কমছে কিনা, ভোগের ইচ্ছা বা এটা দিয়ে এটা হবে এই ভাবগুলো সাধ্য সাধন ভাবটা মন থেকে যাচ্ছে কি যাচ্ছে না, কর্ম না করলে বোঝা যাবে না সেটা। এই জন্য কর্মকে ছাড়তে বলছে না শুরুতে, যে ভগবত নির্ভরতা মানে হচ্ছে যে নিজের যে ইগোর উপরে আমরা অহংকার, যে আমি এটা জানি বা আমি এটা করতে পারবো, এটা না করলে কি করে হবে, আমি না করলে কি করবে, এই যে ভাবগুলো আমাদের মধ্যে চলতে থাকে এইটাকে ধীরে ধীরে ধীরে ধীরে, এই যে ভগবানকে ছোট্ট একটা সূত্রবাক্য আছে আমি অনেকবার বলেছি, ত্যাগাৎ শান্তির অনন্তরম, শান্তি পাওয়ার জন্য যে প্রথম সূত্র বাক্য হচ্ছে ত্যাগের থেকেই শান্তি, ভোগের মধ্যে শান্তি। এখন ত্যাগ মানে কি, একটা আমার খুব মূল্যবান বস্তু আছে, আমার কাছে খুব ভালোবাসি, হয়তো কষ্ট করে সেই বস্তুটা আমি অন্যকে চাইলে দিয়েও দিতে পারি, কিন্তু আমি একটা ভালো বস্তু, আমার প্রিয় বস্তুটা অন্যকে দিয়ে দিয়েছি, এইটা মন থেকে বেরোতে অনেক সময় লাগবে, এইটা মন থেকে বেরোতে অনেক সময় লাগবে। ওইটাও যদি মন থেকে যতদিন বেরিয়ে যাবে তখন বোঝা যাবে যে ঈশ্বর কি করছে, তখন বোঝা যাবে ঈশ্বর কি করছে। এই জন্য যে ভগবান এ কথা কখনোই বলেননি, জ্ঞানী পুরুষ কি খাবেন দাবেন না, বাণী পুড়িয়ে শরীর ধারণের জন্য যে কর্মসাধা কি তিনি করবেন না, সবকিছু করবেন, তারা সবকিছু করছে, কিন্তু তার নিশ্চয় হয়ে থাকে যে ভেতরে যে চেতন তত্ত্ব আছে সেইটা থাকার জন্য শরীর কাজ করতে পারছে। এগুলো সব এত, শরীর একটা বসার জায়গা, ইন্দ্রিয়গুলো তো করণ, এগুলো আমি কি করে হব। তাহলে যে ভেতরে থেকে এটাকে চালাচ্ছেন সেটা হচ্ছে আমার পারমার্থিক শরীর। এই জন্য এখানে বলছেন যে কিছু ছাড়তে হবে না, খালি আমাদের ভাবনা গুলোকে বদলাতে হবে। বেদান্ত আমাকে এটাই শিখেছে, তোমার দৃষ্টিকোণটাকে পুরো বদলে, দৃষ্টিকোণটা ধীরে ধীরে অভ্যাস করতে করতে বদলায়, এক দুদিনে বদলাবে না, ওটা সময় লাগে। কারণ কি, অনেক জন্মের সংস্কার আছে তো, এই কর্তৃত্ব বক্তৃত্ব ভোগ ইচ্ছা এইগুলো যে আছে। আর সেই জন্য এই আমাদের ব্রহ্মচর্য বইতে আমাদের বেদানন্দ স্বামীজি লিখেছেন যে মেটেরিয়ালিস্টিক থট পাহাড়ের মতন উঁচু, আর ভগবানের চিন্তা একটা সর্ষের বিন্দুর মতন, এই সর্ষের বিন্দুর মতন সেটাকে একটা গাছে পরিণত করতে গেলে তাকে বেড়া দিয়ে ঘিরতে হয়, তখন ওই সৎসঙ্গের বেড়া দিয়ে ওই সর্ষের দানার মতো ভগবত প্রাপ্তির ইচ্ছাটাকে বা ভগবানের উপর বিদ্যমান তাকে মান্যতা দিয়ে বেড়া দিয়ে ঘিরতে হয়, সৎসঙ্গের বেড়া দিয়ে, শাস্ত্র দিয়ে, জপ ধ্যান দিয়ে ঘিরলে ধীরে ধীরে ওই গাছটা যখন বড় হয়ে যায় তখন সেখানে হাতিও বেঁধে রাখা যায়, কিন্তু ওইটাকে রক্ষা করা বড় কঠিন। ছাগল সে খাওয়ার খুব চেষ্টা করে, ছাগল মানে যার সব বাসনা আর কি, সবসময় কি খাই কি খাই কি খাই, ওই গাছটাকে খেতে চেষ্টা করে আর কি। ধীরে ধীরে যদি আমরা মন থেকে ঠাকুরের ভগবান বের করে দেন, যার ভগবান যাকে দয়া করে বের করে দেন, এটাই বলতে হবে। তবুও ভগবান সবার উপরে সমান দয়া করেন, সেজন্য আমার চেষ্টাটাও একটা নিশ্চয় নিজের চেষ্টাটাও একটা তার সঙ্গে বিরাট ফ্যাক্টর। এখানে উনি দৃষ্টান্ত দিয়ে বললেন 93 তে, স্বপ্ন দেহ যথা অধ্যস্ত তথৈব অয়ম হি দেহ কহ, যেমন স্বপ্নে আমরা যা কিছু দেখি সেটা কি হচ্ছে মানে অধ্যস্ত বস্তু, সেখানে কিছু সত্যি নাই, মনের মধ্যে যা কল্পনা করেছিলাম সেগুলি আমরা দেখতে থাকি। যেমন স্বপ্নেতে কি হয় দেখুন, আমি আমার মনের পর্দায় আমার মনের বিষয়গুলোকে আমার লাইট দিয়েই দেখি। ওখানে আপনি সমস্ত লাইট বন্ধ করে শুয়েছেন, সূর্য নেই, চন্দ্র নেই, গো কেউ নেই ওখানে, আচ্ছা বাইরের কোনো বস্তু নেই ওখানে, তার মানে আমার আমার পর্দার উপরে আমার মনের বিদ্যমান যে বাসনাগুলো সেগুলোকে আমি আমার আত্রয়ম পুরুষ স্বয়ং জ্যোতির ভবতি এখানে এসে আর নিজের স্বয়ং প্রকাশটাকে বুঝতে পারে মানুষ স্বপ্নকালে, যে ওখানে কোনো প্রকাশ ছিল না, আমি দিনের আলো ওখানে কর্তৃক এসে গেল, ওখানে কোনো প্রকাশ ছিল না, সুন্দর উজ্জ্বল লাইট ওখানে কর্তৃক এসে গেল, ওখানে কোনো বিষয় ছিল না, এগুলো কর্তৃক এসে গেল, সহিকর্তা সেগুলো সব নিজের কল্পনাতে বানিয়ে নিয়েছে মন। ঠিক এইরকম জাগ্রত প্রপঞ্চও তাই, জাগ্রত প্রপঞ্চতেও শুদ্ধ এর আগেও বলে শুদ্ধ পর্দার উপরে আমরা আমার বাসনা দিয়ে আমারই লাইট দিয়ে আমি আমার, কারণ সূর্য চন্দ্রের মধ্যে আমার লাইট প্রকাশিত হচ্ছে, আমি আমার বিষয়বস্তু অনুযায়ী ভাষণ অনুযায়ী সেখানে সুখ দুঃখের অনুভব করতে থাকি। সেই জন্য বলছেন স্বপ্ন দেহ যথা অধ্যস্ত ততই অয়ম হি দেহ, কার ঠিক সেই রকম এই জাগ্রত দেহ অধ্যস্ত কুতো জন্ম, যে বস্তুটা অধ্যস্ত তার জন্ম কর্তৃক হবে, রজ্জুর উপরে দেখা যাচ্ছে। এই জন্য কালকে আমি অধ্যাসটাকে খুব ভালো করে 2-3 দিন বলেছি, একটা স্বরূপ অধ্যাস, একটা সংসর্গ অধ্যাস, অথবা ধর্মীয় অধ্যাস আর ধর্ম অধ্যাস। কিন্তু আরোপিত বস্তু আর যেটা আরোপিত বস্তু মানে সর্প, তার ধর্মীয় অধ্যাস হয় ধর্ম অধ্যাস হয়, কিন্তু এই অনন্য অধ্যাসের মধ্যে যেটা অধিষ্ঠানে কেবলমাত্র সংসর্গ অধ্যাস হয়, স্বরূপ অধ্যাস হয় না, স্বরূপ অধ্যাস হয় না, কারণ কি অধিষ্ঠান তো সেখানে বিদ্যমান আছে, ওটা সত্য আছে। এই জন্য এখানে বলছেন অধ্যস্তস্য কুতো জন্ম, যে বস্তুটাকে আমার মনের কল্পনার থেকে আমি যাকে তৈরি করেছি তার জন্ম কর্তৃকে হবে, আর জন্মাভাবে তৎকুত যার জন্মই নেই তার প্রারব্ধই বা কর্তৃকে আসবে, যার জন্মই নেই তার প্রারব্ধ কর্তৃকে হবে। মানে রজ্জুর উপরে দেখা যাচ্ছে সর্প, সেই সর্প জন্মেছে, সর্পকে মারবো মরবে, সর্পের এতটা প্রারব্ধ ছিল, এই যে মানে অশুদ্ধ অশুদ্ধ চেতন আত্মার উপরে দেখা যাচ্ছে সর্বস্থানীয় শরীর। এবার শরীরটা জন্মেছে, শরীরের প্রারব্ধ আছে, শরীরটা মরবে, এই সবগুলি আমাদের জন্মান্তরের সংস্কার থেকে কল্পনা। জ্ঞান হলে এই কল্পনার ধারাটা বন্ধ, জ্ঞান হলে কল্পনার ধারাটা বন্ধ হয়ে যায়। তখন কি হয়, কল্পিত বস্তুর আবার জন্মদিন কি আর মৃত্যুদিন কি, তো আগে থেকেই জন্মই হয়নি তো মরবে কি, কত কল্পনা মাত্র ছিল। এইরকম ভাবে অধ্যস্ত কুত জন্ম, যেটা অধ্যস্ত বস্তু তার তো কোনো জন্মই নেই, আর জন্মা ভাবে যখন জন্মাই নেই তার আবার প্রারব্ধ কর্তৃক আসবে, তৎকুত প্রারব্ধ কর্তৃক হবে। এই জন্য কর্ম না নির্মিত দেহ, কর্মের থেকে উৎপন্ন হচ্ছে শরীর প্রারব্ধ। যদি কল্পনা করতে হয় প্রারব্ধ, তাহলে শরীরের প্রারব্ধ কল্পনা করো, কিন্তু না অনা না অনাদের আত্মা যুক্ত, অনাদি যে আত্মা তার কোনো প্রারব্ধ নেই। কারণ কি, নৈব আত্মা কর্ম নির্মিত, আত্মা কর্মের দ্বারা নির্মিত হয়নি, শরীর কর্মের থেকে, শরীরের প্রারব্ধ ঠিক আছে। আর এখন যদি যদি শরীরকে কল্পনা বলে মানতে না পারা যায়, তাহলে তার জন্য এই যুক্তি ভগবান ভাষ্যকার বিবেচনা মানিতে বলেছেন, কর্ম না নির্মিত দেহ, কর্মের দ্বারা নির্মাণ হচ্ছে শরীর। প্রারব্ধ তৎসকল, যদি প্রারব্ধ কল্পনা করতেই হয় শরীরের কল্পনা করো, আত্মার উপরে কেন প্রারব্ধ কল্পনা করছো? অনাদি আত্মার মধ্যে প্রারব্ধ নেই, কারণ কি, আত্মা তো কর্ম নির্মিত নয়, কর্ম নির্মিত শরীর, যেটা কর্ম নির্মিত তার প্রারব্ধ হতে পারে, যেটা আর কর্ম নির্মিত নয় সেটার মধ্যে কেন তুমি প্রারব্ধের কল্পনা করছো? এসবই মায়া, মায়া ক্লিপ্ত, মায়ার দ্বারা কল্পিত হয়েছে ওটা আর কি, বন্ধ মোক্ষ। আত্মাতে পারমার্থিক বন্ধও নেই, মুক্তিও নেই। এরপরে আরো দেখছেন বন্ধু, আমার সামান্য কি হচ্ছে, যেটা যার উপাদান কারণ, উপাদান কারণ যদি নষ্ট হয়ে যায় তাহলে আর সেই কার্য থাকতে পারে না। যেমন যদি মাটিকে যদি ভেঙে ফেলা যায় মাটি, তাহলে আর ঘর আর কোনো অস্তিত্ব থাকে না। বেদান্তে জগতের অভিন্ন নিমিত্ত উপাদান কারণ মায়া অথবা অজ্ঞানকে বলা হয়েছে। আর মানে ঈশ্বর তো শুদ্ধ আত্মা তো কিছু করতে পারে না, তাহলে মায়াই হচ্ছে উপাদান। ঈশ্বর মায়া উপহিত চেতনকে আমরা বলি, কিন্তু মেইন প্রিডোমিনেন্ট ফ্যাক্টর হচ্ছে মায়া। এখন এই মায়া যদি উপাদান বা মায়া বা অজ্ঞান যদি উপাদান কারণ হয়, তাহলে এই অজ্ঞানের থেকে দেখা যাচ্ছিল এই শরীর বা জগৎ প্রপঞ্চ। এখন যখন অজ্ঞান নাশ হয়ে গেছে তাহলে তো জগৎ প্রপঞ্চ দেখা উচিত নয়। কিন্তু যদ্যপি একটা মীমাংসিত মানে পুরো আমাদের ন্যায় দর্শনের একটা যুক্তি আছে যে নাশ হওয়ার পরও এক সেকেন্ড বস্তুটা কিছু সময় থাকে, কারণ কি, কার্যস্য নিয়ত পূর্ববৃত্তিত্বম কারণম। মানে আমি ঘাড়াতে বাড়ি মেরে দিয়েছি কিন্তু ওটা টুকরো হবার আগে অব্দি ওটা বিদ্যমান আছে। এরকম ব্রহ্মের সময় হিসাবে আমাদের যে প্রারব্ধ সেই সময়টা একেবারেই কম, পুরো জীবনের সময়টাই অনেক কম, তো প্রারব্ধ তো আরো কম। ওই জন্য একটু সময়ের জন্য ওইটার প্রতীতি হয় মাত্র। এটা ঘোড়াটাকে আপনি জোরে বাড়ি মারলেন, কিন্তু যদি আপনি আমার কাছে ওরকম টাইম মেজারিং যদি একটা মেশিন থাকতো যে যে ফ্র্যাকশন অফ সেকেন্ডকে মেজার করতে পারে, তখন দেখবেন যে বাড়ি মারার পরে কিছু ঘরটা থেকে তারপরে ভাঙে আর কি, কিছু সেকেন্ড সময় যায় আর কি। এরকম এখানে বলছে এই প্রপঞ্চের উপাদান হচ্ছে 94, উপাদানম প্রপঞ্চস্য মৃদ্ভাণ্ডস্য ইব কথ্যতে, উপাদানম প্রপঞ্চস্য মৃদ্ভাণ্ডস্য ইব কথ্যতে, অজ্ঞানম চৈব বেদান্তৈর তস্মিন্নষ্টে কবিশ্বতা, অজ্ঞানম চৈব বেদান্তৈর তস্মিন্নষ্টে কবিশ্বতা, উপাদানম প্রপঞ্চস্য মৃদ্ভাণ্ডস্যৈব কথ্যতে, অজ্ঞানম চৈব বেদান্তৈর তস্মিন্নষ্টে কবিশ্বতা। জগৎ প্রপঞ্চের উপাদান হচ্ছে মায়া, অজ্ঞান। যেমন কিনা মিটি মাটির তৈরি ঘরার উপাদান কারণ হচ্ছে মাটি, একটা উপাদান কারণ, একটা নিমিত্ত কারণ, আর একটা প্রসেসও আছে, তাকে অসমবায়ী কারণ বলা হয়। ওটার দিকে যাচ্ছে না, দুটো মুখ্য কারণ হচ্ছে উপাদান কারণ হচ্ছে যে জিনিস দিয়ে বস্তুতে তৈরি হয়েছে, আর নিমিত্ত কারণ হচ্ছে যিনি বানিয়েছে। তো এখন আমাদের এখানে তো একমাত্র ঈশ্বর ছাড়া বেদান্ত ছাড়া দুত্র কোনো তত্ত্বই নেই, তাহলে তিনি জগতের অভিন্ন নিমিত্ত উপাদান কারণ। তা ওনারই শক্তি শক্তি হচ্ছে মায়া, এই মায়ার থেকে জগতের উৎপত্তির প্রতীতি হয় আর কি। উপাদানম প্রপঞ্চস্য মৃদ্ভাণ্ডস্য ইব কথ্যতে, মানে মৃত্তিকার দ্বারা তৈরি ঘটের যেমন উপাদান হচ্ছে মৃত্তি, সেরকম অজ্ঞান হচ্ছে জগৎ প্রপঞ্চের উপাদান কারণ বেদান্তের, সববাদী নয় কিন্তু বেদান্তের দ্বারা এই অজ্ঞানকেই বলা হয়েছে। যখন অজ্ঞান নাশ হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত অজ্ঞান নাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জগৎ থাকবে। তসমিন নষ্ট, এই জন্য এই যে আমি বলে আত্যন্তিক প্রলয় যেটা হয় সেটা কেবল জ্ঞানেরই হয়, জ্ঞানের পরেই এই স্থিতিটা আসা সম্ভব, জ্ঞানের আগে না। ওই জন্য তসমিন নষ্টে কবিষ্যতা, যখন সে অজ্ঞান নাশ হয়ে যায় তখন আবার সংসার কোথায়, তখন আবার সংসার কোথায়? তাহলে এখন প্রশ্ন হতে পারে, কিন্তু জ্ঞানী পুরুষ তাহলে ব্যবহার করে, এটার উত্তর না আমাদের অষ্টবক্র গীতা তো আমরা পড়েছি। অষ্টবক্র গীতাতে কি হয়, জ্ঞানীর মনের কোনো সংকল্প হয় না, মানে এটা করব না এটা করব দুটোই হয় না, কারণ মন নামক কোনো পদার্থটাকে তিনি একদম নিউট্রাল করতেন। ওই জন্য অষ্টবক্র গীতাতে বলেছিল প্রবৃত্ত বা নিবৃত্ত বা নৈব ধীর অশ্ব দুর্গ্রহ, এর কোনো দুরাগ্রহ থাকে না। এই মানে জ্ঞানী পুরুষের প্রবৃত্তিতেও দুরাগ্রহ নেই, নিবৃত্তিতেও দুরাগ্রহ নেই। কারণ কি, উনি জানেন ঈশ্বরের কৃপায় অনেক জন্মের পুণ্যের ফলে এই তত্ত্ব সাক্ষাৎকার হয়েছে, আর এর দ্বারা মানে তার দৃষ্টিতে তখন জগৎ নেই, কিন্তু যখন সাধক অবস্থায় ছিল আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ, নিজের মুক্তির জন্য চেষ্টা করে নিজের মুক্তিকে অনুভব করে তারপরে যতটুকু জগৎ ছিলের জন্য যতটুকু করা যায় সেই কর্তব্যটা ভগবান তার মধ্যে বাঁচিয়ে রাখেন আর কি। যার জন্য ভগবান শঙ্করের জন্ম হয়, ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা একটুখানি জ্ঞানের অভিমান, চৈতন্য মহাপ্রভুর মধ্যে একটু ভক্তির অভিমান, এগুলো ভগবান বাঁচিয়ে রাখেন না তো, কিন্তু তার নিজে সেটা নেই। প্রবৃত্ত বা নিবৃত্ত বা নৈব ধীর আশ্চর্য দুর্গা, তার বুদ্ধির মধ্যে কোনো দুরাগ্রহ নেই। যদা যত কর্তুম আয়াতি, যেই সময় যেই কাজটা প্রারব্ধ হিসেবে বলুন বা সামনে এসে যায় করে দেয় সেটাকে, তৎকৃত্যা তিষ্ঠত্য সুখম, সেটা করে নিজের মতন নিজে সুখে বসে থাকে। এবং তিনি তখন কিভাবে করে দেখতে থাকে, শরীরের প্রারব্ধ, শরীর তার কাজটা করছে, আমার সঙ্গে কাজের কোন সম্বন্ধ। এটা আমাদের অষ্টবাক্য গীতা বলেছে, অষ্টবাক্য গীতা তো জ্ঞানী মহাপুরুষেরা জনককে বলছেন যে প্রবৃত্তি বা নিবৃত্তি বা নৈব অবধীর দুর্গ্রহ, যে নৈব ধীর পুরুষের ধৈর্যবান পুরুষ বা জ্ঞানী পুরুষের কোনো দুরাগ্রহ থাকে না, করব না এটা করতেও তো একটা মনের সংকল্প লাগে, মন এখন সেই থেকে উঠেই গেছে। এই জন্য যথা যত কর্তুম আয়াতি, যেই সময় যেই কাজটা শরীরের জন্য বা কিছু নিমিত্ত এসে যায় তখন কি হয়, তৎকৃত্বা সেটাকে করে তিষ্ঠত সুখম, ও নিজে নিজের মতন নিজের সুখে বিদ্যমান থাকে। ওই কাজটা করার সময় তো তার নিজের স্বরূপ সুখের কোনো হানি হয় না, কারণ কি তিনি আগের থেকেই ওই শরীরের থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন, কিন্তু জানেন যে শরীরের একটা কিছু নির্দিষ্ট কর্ম ভগবান কারকই, যে ঈশ্বর কৃপায় যেই শরীরের ওই প্রারব্ধের অনুযায়ী হোক জ্ঞান মানে মানে মানুষের জীবনে আসে আর কি, তখন কি হয়, এই জন্য প্রারব্ধ জ্ঞান প্রারব্ধকে বিরোধ করে না। কারণ কি, প্রারব্ধের অনুগ্রহতেই জন্ম পূর্ব জন্মকৃত সুকর্মের ফলেই মানুষের জীবনে জ্ঞান হয়, ফলে কি হয় ওই যে জ্ঞান প্রারব্ধ ব্যাঘাত করা, তাই শরীরের জন্য যেটুকু প্রারব্ধ ভগবান লিখে রেখেছেন সেটাকে তিনি পুরো করে দেন, সেটা পুরো করে দেন। শুধু তাই নয়, অনেক পুরুষকে তো আধিকারিক পুরুষ হিসাবে ভগবান তার সৃষ্টি চালাবার জন্য নিয়োগ করেন, তারপরে তার সেই কর্মটা পুরো হয়ে গেলে তিনি বিধবা হয়ে বল্ল প্রাপ্ত করে যান। তবে মুখ্য রূপে উপাদান কারণ নাশ হয়ে গেলে আর কার্য দেখা যায় না, একটুখানি সময়ের জন্য থাকে সেটাকে এখানে প্রারব্ধ করে বলা হয়। এগুলো ঘোড়াটাকে বাড়ি মারলেই আমার দেখলে মনে হচ্ছে, কিন্তু যদি আপনার কাছে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট থাকতো তাহলে আপনি দেখতেন যে ঘোড়াটাকে বাড়ি মারার পরে ফ্র্যাকশন অফ দ্য সেকেন্ড ওটা থাকার তারপরে ওটা ভাঙে আর কি। এরকম অজ্ঞান ওইটুকু সময় হচ্ছে ব্রহ্মের বা ঈশ্বরের সময় তুলে ওইটুকু সময় হচ্ছে প্রারব্ধ। অজ্ঞানম চৈব বেদান্তে তস্মিন তিষ্ঠে কাবিষ্যতা, যখন সেইটা যখন নষ্ট হয়ে যায় তখন আর জগৎ কোথায় থাকবে, আর জগতে অন্তঃপাতি শরীর শরীরই বা কোথায় থাকবে। তার মানে তার দৃষ্টিতে জগতও নেই শরীরও নেই, কিন্তু ভগবান শরীরের যেটুকু প্রারব্ধ দিয়ে রেখেছেন সেটা শরীরের সেই প্রারব্ধ জ্ঞান তার সঙ্গে বিরোধ করে না, কারণ তাহলে বিরোধ করতে গেলে আবার মনসংকল্প আনতে লাগবে, মনের একটা সংকল্প করতে হবে এটা করবো না এটা করবো এটা কেন করবো। তার মানে তিনি কোনো ব্যভিচার করেন এরকম ব্যাপার নয়, জ্ঞানী সুখান অনেক জন্মের পুণ্য অনেক জন্মের শাস্ত্র মেনে চলার জন্য যেই জন্মে সে তিনি শরীর জ্ঞান প্রাপ্ত করেছেন, অনেক জন্মের পুণ্যের ফলে তাহলে ওই যে সংস্কারটা মনের মধ্যে রয়ে গেছে সেটা কখনই তাকে কোনো ব্যভিচার বা অন্যায় বা অশাস্ত্রীয় কর্মে প্রবৃত্ত হবে না, শাস্ত্রীয় কর্ম করবে না অশাস্ত্রীয় কর্ম করবে না। এটা হচ্ছে ওই স্থিতিতে পৌঁছলে এরকম একটা জায়গায় মানুষ থাকতে পারে আর কি। ঠিক আছে, আজকে আর করা যাবে না, কারণ 7টা বেজে 9 মিনিট হয়ে গেছে। আজকে এখানে রাখছি, এই জিনিসটাকে কি করে ঈশ্বর নির্ভরতাকে বাড়াতে হবে। কাজকে ছেড়ে দিলে হবে না, কিন্তু কাজ করতে করতে নিজের মনের সঙ্গে নিজের লড়াই দেখতে হবে, নিজের মনকে নিজেকে ভালো করে দেখতে হবে, তাহলে ধীরে ধীরে ওই ভালো করে চলবে। ঠিক আছে মহারাজ, মহারাজ প্রণাম, মহারাজ প্রণাম। বলুন মা, শ্যামলীদি, শ্যামলীদি কোন মানে কতদিন ধরে ক্লাস করতে পারছেন না, আপনি একটু ওই যে আমাদের দিয়ে এটা করান না, কি বলে যেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলান একটু, একদিন বলাবেন মহারাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শ্রুতি স্মৃতি পুরাণানামালয়ম কর্মালয়ম নমামি ভগবৎপাদম। প্রিয়াঙ্কা একটা সাইডে দেখলাম।